কিছু ফেলে যদি তোমার আগেই চলে যায়, তুমি কেঁদো না। জীবনের ওপারেও আমি তব পথ চেরব, তুমি ভেবো না। সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যায়, তুমি কেঁদো না। পৃথিবীতে ডেকে যদি সাড়া নাহি পাও, এই শেষ দেখা মনে করো না কোথাও। স্মৃতির বাঁশিতে একা বিষাদের কোনো সুর তুমি সেধো না। সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যায়, তুমি কেঁদো না। বিরহ না থাকে যদি মিলনে কি সুখ বলো মিলে, এইটুকু মনে রেখো তোমার আগেই চলে গেলে। আমি হারা এই রাত আসিলে আবার, মোর মধু স্মৃতি রেখো স্মরণ তোমার। আমি হারা এই রাত আসিলে আবার, মোর মধু স্মৃতি রেখো স্মরণ তোমার। বাঁধন ছেড়েই যদি সেই ঝরা মালা দিয়ে মোরে বেঁধো না। সব কিছু ফেলে যদি তোমার আগেই চলে যায়।